الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون وقال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমার নামে বিজ্ঞাপনে যে বিষয় দেওয়া হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন। বিষয়টা হল বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয়, বর্তমান অবস্থায় মুসলমানের করণীয় কি কি করতে হবে, এই বিষয়টা আমার নামে বিজ্ঞাপনে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হইতেছে যে এই বিষয়টা আমার জন্য খুব কঠিন, তারপরও বিজ্ঞাপনে যেহেতু উল্লেখ করা হল এই জন্য এই বিষয়টা যথারীতি ঠিক রেখেই আমি কথাবার্তা বলার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করে। বর্তমান প্রেক্ষাপট মানে বর্তমান অবস্থাটা কি আগে তা আমাদের বোঝা দরকার, তারপরে বুঝতে হবে এই অবস্থায় আমাদের করণীয় কি। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জমানায় আমার মুসলমান উম্মতের উপর এমন এক দুর্দিন আসবে যেদিন খরস্রোতা পানির মধ্যে আবর্জনা ফেললে যেমনভাবে আবর্জনা পানির মধ্যে স্থির থাকতে পারে না, পানির স্রোতে বাসাইয়া নিয়ে যায়, ঠিক সেই অবস্থায় আমার উম্মতেরা বেদিনের ষড়যন্ত্রের মোকাবেলায় নিজেদের অস্তিত্ব টিকাইয়ে রাখতে পারবে না, তাদের বন্যায় ভেসে যাবে। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, দস্তারখান বিছানোর পরে যারা খানেওয়ালা আছে তারা যখন খাইতে বসে তখন যেভাবে খানেওয়ালারা একদলে আরেক দলরে ডাকে এবং বলে আসুন সবাই মিলে খানাটা খাইয়া শেষ করি, তেমনিভাবে সমস্ত বেদিনেরা এক দলে আরেক দলকে ডাকবে আর বলবে আসো সবাই মিলে মুসলমানদেরকে শেষ করে দেবে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি যে আপনার মুসলমান উম্মতের এই দুর্দিনের কথা বললেন যে আখিরি জমানায় এমন একটা দুর্দিন আমার মুসলমান উম্মতের উপরে আসবে, যখন এইরকম দুর্দিন আপনার উম্মতের উপরে আসবে তখন কি আপনার উম্মত মুসলমানের সংখ্যা দুনিয়াতে খুব কম হবে? রাসূল বলেন, না, বরং তোমরা আমার সাহাবারা বর্তমান দুনিয়াতে যে পরিমাণ আছো তার চেয়ে বহু গুণ বেশি মুসলমান হবে তখনকার দুনিয়ায়। রাসূল যখন এই কথাটা বলতেছিলেন তখন দুনিয়াতে মাত্র কয়েক লক্ষ মুসলমান ছিল, আর বর্তমান দুনিয়াতে মুসলমান আছে পৌনে 300 কোটি। কয়েক লক্ষ মুসলমান যখন দুনিয়াতে ছিল তখন মুসলমানেরা ছিল বিজয়ী জাতি আর বেদিনেরা ছিল পরাজিত জাতি। আর যে দুনিয়াতে পৌনে 300 কোটি মুসলমান আছে এই দুনিয়াতে মুসলমান সবচেয়ে বড় লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ জাতি, আর বেদিন কাফিরেরা হল বিজয়ী জাতি। আমি যা বুঝি এইটাই আমাদের বর্তমান প্রেক্ষাপট। বর্তমান সমাজে বর্তমান দুনিয়াতে মুসলমানেরা লাঞ্ছিত মুসলমানেরা বঞ্চিত মুসলমানেরা মজলুম নির্যাতিত মুসলমান অবহেলিত। কি দোষ? আর কোন দোষ নাই, শুধুমাত্র একটাই দোষ, ইসলাম ধর্ম পালন করে কেন, আল্লাহর কথা বলে কেন, রাসূলের কথা বলে কেন, হালাল হারামের কথা বলে কেন, জায়েজ না জায়েজের কথা বলে কেন? মুসলমান মা বাবার ঘরে জন্ম হইছ, মুসলমানের মতো নাম রাখছ, বস এইটুকুই যথেষ্ট, আল্লাহর কথা বললেই রাসুলের কথা বললেই ইসলামের পক্ষে কথা বললেই জুলুম নির্যাতন নেমে আসে, এটাই বর্তমান প্রেক্ষাপট। হাদিসের মর্মটা বুঝে থাকলে বলুন তো, আল্লাহর রসুল মুসলমানদের যে দুর্যুগের ভবিষ্যৎবাণী করে গেছেন হাদিস শরীফে, এইরকম দুর্যোগ আমার মুসলমান উম্মতের উপরে আসবে, সেই দুর্যোগটা কি বর্তমান দুনিয়ার মুসলমানদের উপর আসলো না আসে নাই? বর্তমান দুনিয়ার মুসলমানেরা কেমনভাবে লাঞ্ছিত কেমনভাবে বঞ্চিত কেমনভাবে মজলুম কেমনভাবে নির্যাতিত তার বিবরণ দিয়া সারা রাতে অশেষ করা যাবে না। শুধুমাত্র টুকটাক এক দুইটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। দেশে বিদেশে যে কোনোখানে চলতে গেলেই দেখা যায় দাড়িওয়ালা টুফিওয়ালা দেখলেই কয় সন্ত্রাসী, দাড়িওয়ালা টুফিওয়ালা দেখলেই কয় সন্ত্রাসী। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফুল লোহা, দাড়ি লম্বা করো। তাহলে আমরা যারা দাড়ি লম্বা করেছি নিজের শখে মনের সাধে না রসুলের সুন্নত? রসুলের সুন্নত দাড়ি লম্বা করলাম এই জন্য আমাকে সন্ত্রাসী বলে। যারা যারা সন্ত্রাসী বলে তারাও মুসলমানের বাচ্চা মুসলমান, এগুলি কেমন মুসলমান? দাড়িওয়ালা দেখলে যারা সন্ত্রাসী বলে, টুপিওয়ালা দেখলে যারা সন্ত্রাসী বলে, লম্বা জামাওয়ালা দেখলে যারা সন্ত্রাসী বলে, এগুলি কেমন মুসলমান? এগুলি হল নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির মতো মুসলমান। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি কে? মুজাফর। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমানের বাচ্চা, মুসলমানের নবীর তরিকা পালন করলে সন্ত্রাসী কয়। সুতরাং এরা নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের চেয়েও আরো জঘন্যতম মুনাফেক, যারা মুসলমান পরিচয় দিয়া টুহিওয়ালা দাড়িওয়ালা দেখলে সন্ত্রাসী কয়। উপমহাদেশের সমস্ত কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, উপমহাদেশের সমস্ত কৌমি মাদ্রাসার আদর্শ দারুল উলুম দেওবন মাদ্রাসা, নবীন শিক্ষাপ্রাপ্ত একজন আলেম, মাত্র দুই তিন বছর হয় তিনি লেখাপড়া, আনুষ্ঠানিক লেখাপড়া শেষ করেছেন। আমাদের মতো বয়স্ক আলেম না নবীন, নবীন ইনি বর্তমান প্রেক্ষাপট এর প্রেক্ষিতে একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করে, তার সেই গ্রন্থের নাম দিয়েছেন গ্লোবালাইজেশন অর ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, আমি সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই। কার বক্তৃতা? বুশের বক্তৃতা। সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চায়, সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে সে পর্দামুক্ত অবস্থায় দেখতে চায়। আমার জানা মতে আমাদের সমাজের যে সমস্ত সাধারণ মুসলমানেরা দাড়ি রাখে না, এরা বুশের বক্তৃতার কারণে নয়, বুশের বক্তৃতার খবরও জানে না, এরা দাড়ি রাখে না পরিবেশগত কারণ। যে বাজারও দোকানদারি করতে চায় গিয়া দেখে অন্য দোকানদারেও দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে কোম্পানিতে চাকরি করতে যায় সেখানে গিয়া দেখে অন্যান্য চাকরিজীবীরা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে স্কুলে যে কলেজে যে ভার্সিটিতে লেখাপড়া করতে যায় গিয়া দেখে অন্যান্য ছাত্ররাও দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। আমার কথা বুঝে থাকলে বলেন, এরা বুশের বক্তৃতার কারণে দাড়ি রাখে না, না পরিবেশগত কারণ? এই পরিবেশটার জন্য মুসলমান সমাজে এমন পরিবেশটা তৈরি করার জন্য সেই লাল কুত্তারাই দায়ী। কিভাবে দায়ী? আপনারা হয়তো জানেন সমগ্র ভারত উপমহাদেশ একসময় ইংরেজরা শাসন করে। 1947 সালে ইংরেজদের হাত থেকে দেশটা স্বাধীন হয়েছে। 1947 সালের আগ পর্যন্ত দেশ কারা শাসন করত? ব্রিটিশ ইংরেজরা শাসন করত। তখনকার ইংরেজ সরকার মুসলমানের চেহারাকে দাড়ি মুক্ত করার জন্য দাড়ির উপর ট্যাক্স বসাইয়া দিছিল। যে মুখে দাড়ি লম্বা করবে তার জমির যেভাবে ট্যাক্স দিতে হবে তেমনি ভাবে দাড়ির ট্যাক্স দিতে হবে। ট্যাক্স বসাইয়া দিয়া ট্যাক্সের বয়ে মুসলমানদের চেহারাকে দাড়ি মুক্ত করেছিল। তখন থেকে এই পরিবেশ তৈরি হল দাড়ি মুক্ত মুসলমান পুরুষের চেহারা। এর আগে এই দেশের মুসলমানেরা দাড়ি মুক্ত পরিবেশও হয়েছে। ব্যবসা করতে গেছে গিয়া দেখে অন্যান্য দোকানদারেরাও দাড়ি রাখছে, সেও দাড়ি রাখছে। চাকরি করতে গিয়া দেখছে অন্যান্য চাকরিজীবীরা দাড়ি রাখে, সেও দাড়ি রাখছে। স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করতে গিয়া দেখছে অন্যান্য ছাত্ররাও দাড়ি রাখে, সেও দাড়ি রাখছে। সুতরাং বর্তমানে আমাদের সমাজে যারা দাড়ি রাখে না পরিবেশগত কারণে, এই পরিবেশটাও কাদের গড়া? এই খ্রিস্টান লাল কুত্তাদের গড়া পরিবেশ। যারা ওই পরিবেশটা দেখে নাই এবং ইতিহাসটাও যারা জানে না, বুশের বক্তৃতার খবরও যাদের কাছে নেই, এদেরকে মোটামুটি এতটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় যে এই বেচারারা পরিবেশগত কারণে দাড়ি রাখে না, এছাড়া এরা বুশের বক্তৃতার খবরও জানে না, এই ইতিহাসও জানে না, এতটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে এদেরকে দেখা যায়। যারা সেই ইতিহাস না জেনে, বুশের বক্তৃতার খবর না জেনে, পরিবেশগত কারণে যে সমস্ত মুসলমান পুরুষেরা দাড়ি রাখে না, এদের খেদমতে আমি একটা কথা আপিল করতে চাই, আরজ করতে চাই। আপনারা তো আমার বিষয় দিছেন, করণীয় কি? মুফাসসিরিন কেরাম তাফসিরে পরিষ্কার ভাষায় লিখেছেন, করণীয় হইল তোমার নবীর দিনকে দাঁত দিয়া কামড় দিয়া শক্ত করে ধরো। নবীর সুন্নতে দাঁত দিয়া কামড় দিয়া শক্ত করে ধরো, এটাই করণীয়। কাজেই এখন আমি কইতে বাধ্য, আপনারা বিষয় দিচ্ছেন আমাকে, আমি আগেই বলেছি গম হামকু দিয়া যে সবচেয়ে মুশকিল নজর আয়া, এমন বিষয়টাই আমারে দিচ্ছেন যেটা সবচেয়ে কঠিন মনে করেছেন আপনারা। পরিবেশগত কারণে যারা দাড়ি রাখে না, এদের খেদমতে আমি একটা জিনিস আপিল করব। আমি প্রথমেই বলেছি আপনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার যোগ্য। যারা ইতিহাস জানে না, বুশের বক্তৃতার খবর জানে না, পরিবেশগত দাড়ি রাখে না, এরারে কি মির্জাফরের মতো মুসলমান বলা যায়? বলা যায় না। এরারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় আমার বিবেচনায়। কথা বুঝলেন কিনা? এরার ক্ষমার দৃষ্টিতে দেখা যায় আমার বিবেচনায়। তবে এদের খেদমতে আমি একটা কথা আপিল করতে চাই, সেটা হইল আল্লাহর রাসুল বলেছেন দাড়ি লম্বা করো, আর বুশে কইছে দাড়ি ফেলাও। রাসুলে কইছেন দাড়ি রাখো, আর বুশে কইছে দাড়ি ফেলাও। সুতরাং আমি আমার চেহারাটা একটা লাল কুত্তার পছন্দ মতো সাজাইব, না আমার নবীর পছন্দ মতো সাজাইব, আপনাদের বিবেকের আদালতে আপিল করলাম। আপনাদের বিবেকের আদালতে আপিল করলাম, আপিল পুনর্বিচার, নিজের বিচার খান নিজে আবার করুক। এটা দেখো আপিল, এটা দেখো পুনর্বিচার, নিজের বিচার খান আবার নিজে করো। তুমি একটা খ্রিস্টানের পছন্দ মতো চেহারা লইয়া নবীর সামনে হাসরের মাঠে দাঁড়াইতে চাও, না নবীর পছন্দ মতো চেহারা লইয়া নবীর সামনে দাঁড়াইতে চাও, আবার পুনর্বিবেচনা করো। এই আপিল আপনাদের খেদমতে করো। আমি কি করা কথা কইছি? আপনারা আপিল করছি, নূতনবার পুনর্বিবেচনা করুক, আবার নূতনভাবে নিজের বিচার খান করুক, যে কিয়ামতের দিন নবীর শাফাআত ছাড়া নাজাতের কোনো পথ নাই, যে কিয়ামতের দিন নবীর সুপারিশ ছাড়া, নবীর হাউজে কাউসারের পানি ছাড়া নাজাতের কোনো পথ নাই, সেই দিন নবীর পছন্দ মতো চেহারা লইয়া নবীর সাথে সাক্ষাৎ করতে চান, না একটা লাল কুত্তার পছন্দ মতো চেহারা লইয়া নবীর সাথে সাক্ষাৎ করতে চান, পুনর্বিবেচনা করুন, পুনর্বিবেচনা করুন, আবার নূতনভাবে নিজের বিচার কার নিজে করুক। এটা হল তাদের ব্যাপার। কিন্তু যারা পরিবেশগত কারণে নয়, এখন আরেক দলের কথা কইতেছি, পরিবেশগত কারণে যারা দাঁড়িয়ে রাখে না, তাদের খেদমতে শুধু এখন আপিল করছি, এর বেশি কোনটা নাই। আরেক দল যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখে না তা নয়, যারা দাড়িওয়ালা দেখলেই কয় সন্ত্রাসী, এরা আর তারা কি এক সমান? কিছুতেই দাড়িওয়ালা টুফিওয়ালা লম্বা জামাওয়ালা দেখলেই যারা কয় সন্ত্রাসী, এরা নিঃসন্দেহে বুশের দালাল, নিঃসন্দেহে বুশের দালাল। আমাদের করণীয় কি? দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। করণীয় কি? দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। লাল কুত্তার দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, ইহুদিদের দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, খ্রিস্টানদের দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই আমাদের করণীয়। সহি বুখারী শরীফের এক হাদিস আল্লাহ রাসূল বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাতিতাইল লাইলিল মুজলিম, দুর্যোগের সময়, বিপদের সময়, দুরবস্থা যখন দেখা দিব, তখন দুরবস্থার মোকাবেলা কিসের দ্বারা করবে, তখন তোমাদের করণীয় কি হবে? আল্লাহ রাসূল বলেন, প্রতিযোগিতামূলকভাবে আমল ভালো করতে দেখো, নেক আমলের প্রতিযোগিতায় লেগে যাও। খার আগে খেয়ে মুখের দাড়ি লম্বা করতাম পারি দেখি নিতাম, কেউইল প্রতিযোগিতা, খার আগে খেয়ে দাড়ি লম্বা করতাম পারি, আমার নবীর সাইনবোর্ড নিয়ে আমি নবীর সাথে সাক্ষাৎ করতে চাই, প্রতিযোগিতায় লেগে যাও। তাহলে দুর্যোগের সময় করণীয় কি, এইরকম পরিস্থিতিতে করণীয় কি, বিভিন্ন হাদিসে আল্লাহ রসুল সুস্পষ্ট ভাষায় বলেছেন, বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলেছেন। বুখারি শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, যখন দুর্যোগ দেখা দিবে, যখন বিপদাপদের পরিস্থিতি দেখা দিবে আমার উম্মত মুসলমানেরা, তখন তোমরা এই পরিস্থিতির মোকাবেলা কিভাবে করবে, মোকাবেলা করবে, তোমরা প্রতিযোগিতামূলকভাবে আমল সংশোধনে লেগে যাও। কিসের মাধ্যমে আমল সংশোধনে লেগে যাও? প্রতিযোগিতার মাধ্যমে। খার আগে সে খার আগে আমল বালা করতাম পারি। যখন আল্লাহ রাসূল বললেন যে যুগে আমার উম্মতেরা নিজেদের অস্তিত্ব টিকাইতে পারবে না বেঈমান কাফিরদের মোকাবেলায়, স্রোতের পানির মধ্যে আবর্জনা ফেললে যেমন পানির স্রোত বাসাইয়া নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে বেদিনী লাদিনী বদ্দিনী পরিবেশ আমার উম্মতের দিনদারি বাসাইয়া নিয়ে যাবে। খানেওয়ালারা যেমন ভাবে দস্তরখানায় বসলে একে অপরকে ডাকে আর বলে আসো সবে মিলে খানাগুলি শেষ করে ফেলি, তেমনি ভাবে বদ্দিনেরা আমার উম্মতকে একে অপরকে ডাকবে আর বলবে আসো সবাই মিলে মুসলমানদেরকে শেষ করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন তখনকার দিন দুনিয়ার মুসলমানের সংখ্যা কি খুব কম হবে? রাসূল বলেন না, বর্তমানে তোমরা যে পরিমাণ মুসলমান আছো তোমাদের চেয়ে বহু গুণ বেশি মুসলমান হবে তখনকার দুনিয়ায়। রসুল এই কথাটা যখন বলেছিলেন তখন দুনিয়াতে বেশি মুসলমান ছিল না বর্তমানে বেশি মুসলমান? রসুল যে প্রেক্ষাপটের কথা বলেছেন, যে পরিস্থিতির কথা বলেছেন, সেই পরিস্থিতির শিকার আমরা হয়েছি কিনা? হয়েছি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ও আল্লাহর রসুল, এত বিপুল পরিমাণ মুসলমান যেই দুনিয়াতে থাকবে, এই দুনিয়াতে মুসলমান এইভাবে লাঞ্ছিত হবে কেন, এইভাবে বঞ্চিত হবে কেন, এইভাবে নির্যাতিত হবে কেন, কারণটা কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন এত বেশি মুসলমান থাকা সত্ত্বেও দুনিয়াতে মুসলমানেরা লাঞ্ছিত হবে দুই কারণে, মুসলমানেরা লাঞ্ছিত হবে দুই কারণে। একটা কারণ হইল দুনিয়ার লোভ, একটা কারণ দুনিয়ার লোভ, মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যাবে। দুনিয়ার লোভ বলতে কি বোঝায় এটা পরিষ্কারভাবে বোঝা দরকার। দুনিয়াটাকে কিছু না কিছু উপভোগ না করিয়া দুনিয়াতে জীবনযাপন করা কোন মুমিনের পক্ষে সম্ভব নয়, কোন অলিয়া উলিয়ার পক্ষে সম্ভব নয়, কোন নবী রসুলের পক্ষেও সম্ভব না দুনিয়াটারে উপভোগ না করিয়া। দুনিয়া যদি আমার উপভোগ করা লাগে তো যে পরিমাণ দুনিয়া উপভোগ করা লাগবে এই পরিমাণ লোভ তো আমার অন্তর থাকবই, এটা খারাপ হইত কেন? এই জন্য দুনিয়ার লোভ বলতে কি বোঝায় এই কথাটাও পরিষ্কার ভাবে বোঝা দরকার। দুনিয়ার লোভ বলতে বোঝায় অন্যায়ভাবে নাজায়েজ তরিকায় হারাম উপায়ে দুনিয়া উপভোগ করার লালসা, হালাল উপায়ে দুনিয়া বুক করলে এটার নাম দুনিয়ার লোভ নয়, হালাল উপায়ে দুনিয়া বুক করলে এটার নাম দুনিয়ার লোভ না, হারাম উপায়ে দুনিয়া বুক করার চেষ্টার নাম হইল দুনিয়ার লোভ। এটা সাধারণ মুসলমানের জন্য, ওলিয়া উলিয়াদের জন্য আরো কিছু শর্ত আছে। সাধারণ মুসলমানের জন্য দুনিয়ার লোভ মুক্ত হওয়ার ব্যবস্থা কি? আমি হারাম উপায়ে দুনিয়াকে বুক করব না, দুনিয়া যতটুকুই বুক করি গুমানির আরাম উপভোগ করি, আমোদ ফুর্তির আরাম উপভোগ করি, হানাফিনার আরাম উপভোগ করি, আমি পোশাক পরিচ্ছদের আনন্দ উপভোগ করি, যাই কিছু করি হারাম উপায়ে দুনিয়া উপভোগ করব না, যতটুকু করব হালাল উপায়ে করব। তাইলে সাধারণ মুসলমানের অন্তরে অন্তরটা দুনিয়ার লোক থেকে পবিত্র হয়ে গেল। ওলিয়া উলিয়াদের জন্য আরো কিছু কথা আছে। আমাদের বাংলাদেশের সমস্ত সরকারি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা উভয় মাদ্রাসার মধ্যে আমার জানা মতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের একটা কিতাব পাঠ্য তালিকাভুক্ত আছে। সরকারি মাদ্রাসায় এই কিতাবই পড়ানো হয়, কওমি মাদ্রাসায় এই কিতাবই পড়ানো হয়। কিতাবটার নাম হল শরহে আকাইদের মাসফি, সংক্ষেপে বলা হয় শরহে আকাইদ। এই কিতাবের যতগুলি ব্যাখ্যা গ্রন্থ আছে এর মধ্যে একটা ব্যাখ্যা গ্রন্থের নাম নিবরাস। নিবরাসে লিখছেন যে সাধারণ মানুষের মতো হালাল উপায়ে দুনিয়াটা অবাধে যারা বুক করতে চায়, হারাম উপায়ে না হালাল উপায়ে, হালাল উপায়ে যারা দুনিয়াটা বুক করতে চায়, এতটুকু লালসা যার অন্তরে থাকবে যে আমি দুনিয়াটা বুক করতে চাই তবে হারাম উপায়ে নয় হালাল উপায়ে, সে আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর ওলি হতে পারবে। তাহলে আল্লাহর ওলি হইতে গেলে কি করা লাগবে? আল্লাহর ওলি হইতে গেলে যে পরিমাণ দুনিয়াটা বুক করলে আমার কোন রকম জীবনযাপন করা যায়, এর বেশি দন আমি দুনিয়াতে চাই না, এই মনোভাব না হওয়া পর্যন্ত সে আল্লাহর ওলি হতে পারবে না। তবে কেউ যদি হালাল উপায়ে দুনিয়ার দন নিজের প্রয়োজনের চেয়ে বেশি উপার্জন করতে চায়, উপভোগের জন্য নয়, গরিবকে দান করার জন্য এবং দিনের সেবা করার, দিনের খেদমত করার জন্য, তাইলে তার জন্য প্রয়োজনের অতিরিক্ত দুনিয়ার দন উপার্জনের লোভ থাকলেও তিনি ওলি হইতে পারবেন। বুঝে কি বুঝলেন? ও সাধারণ মুসলমানের জন্য দুনিয়ার লোভ মুক্ত হওয়া আর ওলিদের জন্য দুনিয়ার লোভ মুক্ত হওয়া একরকম না, স্তরের বেশ কম আছে, স্তরের বেশ কম আছে। এই প্রসঙ্গে আপনারা একটা ঘটনা শোনাই। পৃথিবীর বিখ্যাত উলামায়ে কেরাম বুজুর্গানে দিনের মধ্যে একজনের নাম হইল আল্লামা মোল্লা জামি রহমাতুল্লাহ। পৃথিবীর বিখ্যাত আলেম এবং বুজুর্গদের মধ্যে একজন পৃথিবী বিখ্যাত আলেম এবং বুজুর্গের নাম আল্লামা মোল্লা জামি রহমাতুল্লাহ। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি তখনও কোন পীরের কাছে মুড়ি দিয়েছেন, খুব বড় আলেম, খুব বড় বুজুর্গ, খুব বড় আল্লাহওয়ালা পরেজগার। এটাও আরেকটা ব্যাপার যে মুরিদ না হইয়া কি আল্লাহওয়ালা পরেজগার হওয়া যায়? যদি হওয়া যায় তাহলে আমি মুরিদ হতে যাব কেন? এটা অন্য ভিন্ন আলোচ্য বিষয়। এই প্রশ্নের জবাব দিতে গেলে আমি আমার মূল আলোচনার থেকে অনেক দূরে সরে যেতে হবে। তো মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি যখন উপলব্ধি করতে পারল যে মুরিদ না হইয়া হয়তো ফরেজগার হওয়া যাইতে পারে, আল্লাহওয়ালা হওয়া যাইতে পারে, কিন্তু মুরিদ না হইয়া আল্লাহর ওলি হওয়া বড় কঠিন ব্যাপার। মুরিদ না হইয়াও নমাজি হওয়া যায়, মুরিদ না হইয়াও রোজাদার হওয়া যায়, মুরিদ না হইয়াও পর্দা পালন করনেওয়ালা হওয়া যায়, মুরিদ না হইয়াও সুদমুক্ত হওয়া যায়, ঘুষমুক্ত হওয়া যায়, মদমুক্ত হওয়া যায়, গাঞ্জামুক্ত হওয়া যায়, মুরিদ না হইয়াও পরহেজগার হওয়া যায়, মুরিদ না হইয়াও খুদাবিরু হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া বড় কঠিন ব্যাপার। মুরিদ না হইয়া আল্লাহর ওলি হওয়া কঠিন ব্যাপার, এটার কারণ কি? এটার কারণ হইল আল্লাহর ওলি হওয়ার জন্য এমন কঠিন কঠিন কিছু ট্রেনিং আছে, প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণগুলি শুধুমাত্র কামিল ফিরগণের জানা আছে, আর কেউ জানাই নাই। তুমি প্রশিক্ষণ জানোই না আল্লাহর ওলি হওয়ার, সুতরাং তুমি প্রশিক্ষণ গ্রহণও করতে পারবে না, আল্লাহর ওলি হতে পারবে না। কাজী ফরেজগার হওয়া আর ওলি হওয়া এক কথা নেই, এক কথা না, বেশ কম আছে। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি যখন বুঝতে পারলেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য আর আরেকজন ওলির কাছে আমার মুড়ি দেওয়া দরকার, তখন তিনি তখনকার যুগের বিখ্যাত একজন ওলির কাছে গেলেন মুড়ি দিতে। তার দরবারের চৌকাটো প্রথম ফাওরাই কেউ দেখলেন অত্যন্ত জাক জমকের সাথে আল্লাহর সেই ওলি কুর্সির মধ্যে বসা, আর খুব উন্নত মানের জাকজমকপূর্ণ কামরাটার সাথে। তখন তিনি ফার্সি একটা কবিতার একটা লাইন পড়লেন, যে লাইনের অর্থ হইল যে ব্যক্তি দুনিয়ার দন জমা করে সেই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। হইয়া তাই না ইল্লা ফিরত, মুড়ি দইলা না, রাত্রে স্বপ্নে দেখেন হাসরের মাঠ কায়েম আছে, তার কাছে অনেক লোকের ফাওনা ছিল, আদায় করা সম্ভব হইছে না, ফাওনাদার আইয়া তার উনার নেকি নিয়ে যাইতেছে, নেকি দিতে দিতে শেষ হওয়ার পথে সব নেকি অন্য লোকের দিয়ে শেষ হইয়া গেলে এখন নিজের জাহান্নামে যাইতে হবে, এমন পরিস্থিতি তিনি ভীত সন্ত্রস্ত হইয়া পড়লেন। এমত অবস্থায় তিনি দেখেন ওই যে বুজুর্গের কাছে মুড়ি দিতে গেছিলেন জাকজমক অবস্থা দিকে ফিরে আসছিলেন, ইনি দৌড়াইয়া এসে জিজ্ঞাসা করলেন, তুমি মুল্লা জামি তুমি এত ফেরেশান কেন? তিনি বলতেছেন, মানুষের ভাওনা দিতে দিতে আমার নেকি শেষ হয়ে যেতেছে, বাকি নেকি শেষ হয়ে গেলে আমার জাহান্নামে যেতে হবে। তিনি জিজ্ঞেস করলেন, কে কত ভাই তো তোমার কাছে? বলে উমুকে অত ভাই তো, অমুকে অত ভাই তো। তিনি তার ফকেট থেকে টাকা বের করে তারা দেয়া দিয়েছেন, মুক্ত হয়ে গেছে। স্বপ্ন দেখার পরে পরের দিন আবার গেছেন এই অলির কাছে মুড়ি দিতে। এদিন তিনি তার দরজার মধ্যে একজন দারোয়ান দাঁড় করে আছে, মুল্লা জামি আইলে ঢুকতে দিও। এই দিন তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গেইতে দাঁড়াইলেন এই মুল্লা জামি রে আর দারোয়ানে ঢুকতে দেয়। সন্ধ্যার সময় কইলেন যে এখন ঢুকতে দাও, সারাদিন দাঁড়াই থেকে সন্ধ্যার সময় ঢুকার অনুমতি ভাইয়া। যখন দুই পাও দরজার ভিতরে ঢুকাইছেন তখন ওই ওলি সেই ফার্সি কবিতার দ্বিতীয় লাইন পড়লেন। দ্বিতীয় লাইনের অর্থ হইল, প্রথম লাইনের অর্থ হইল দুনিয়ার ধন যে জমা করে সে ওলি হইতে পারে না, দ্বিতীয় লাইনের অর্থ হইল নিজের উপভোগের জন্য যদি জমা না করিয়া দিনের খেদমতের জন্য যদি জমা করে তাইলে ওলি হইতেও ধন জমা করিয়াও ওলি হইতে বাধা নাই। এই ঘটনা আপনাদেরকে এই জন্য শোনাইলাম, এই কথাটা বোঝানির জন্য যে দুনিয়ার লোভ মুক্ত হওয়া সাধারণ মুসলমানের জন্য যেই রকম ওলিদের জন্য সেই রকম নয়, অনেক কঠিন ব্যাপার আছে। সাধারণ মুসলমান দুনিয়ার লোভ মুক্ত হওয়ার জন্য ওই পরিমাণ ধনের লোভ অন্তর থেকে বের করতে হবে যে পরিমাণ ধন হারাম উপায়ে অর্জন করতে হয়। হারাম উপায়ে দুনিয়ার ধন কামাই করার লোভ লালসা সাধারণ মুসলমানে যদি অন্তর থেকে বের করতে পারে, সাধারণ মুসলমান দুনিয়ার লোভ মুক্ত হওয়ার জন্য যথেষ্ট। আর আল্লাহর ওলিরা যে পরিমাণ খানা খাই, ইমানের খানা খাইলেও আমার চলে, আরো কিছু ধন উপার্জন করলে আরো উন্নত মানের খানা খাইতাম পারি, যে মানের পোশাক পিন্দি ইমানের পোশাক পিন্দি আমি চলতাম পারি, আরো কিছু ধন জোগাড় করলে আরো উন্নত মানের পোশাক আমি কিনতে পারি, যে মানের বাড়িতে বসবাস করি ইমানের বাড়িতে বসবাস করলেও আমার চলে, কিন্তু আরো বেশি উপার্জন করলে আরো মূল্যবান বাড়ি আমি বানাইতাম পারি, ওই যত হালাল, কিন্তু ওই পরিমাণ হালাল ধনের লোভ যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে তাহলে সে মুত্তাকি হইতে পারে, পরহেজগার হইতে পারে, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবে না। এখন মূল কথার দিকে ফিরে যাই। রাসূল যখন বললেন যে যুগের মুসলমানেরা এতভাবে লাঞ্ছিত বঞ্চিত হবে বেদিন কাফিরের হাতে, সেই যুগে তোমাদের চেয়ে বহু গুণ বেশি মুসলমান হবে দুনিয়াতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এত বেশি মুসলমান দুনিয়াতে থাকা অবস্থায়ও এরা বেদিন কাফিরের হাতে এত লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কারণ কি? আল্লাহ রসুল বলেন দুই কারণ। কত কারণ? দুই কারণের এক নম্বর কারণ হইল দুনিয়ার লোভ, এক নম্বর কারণ হইল দুনিয়ার লোভ। সাধারণ মুসলমানের দণ্ডুজি করব হালাল হারাম বাঁচত না, সাধারণ মুসলমানের দণ্ডুজি করতে গিয়ে হালাল হারামের ভেদাভেদ রাখবে না, কিসের লোভে? দুনিয়ার লোভে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন দুনিয়ার লোভ তিন প্রকার, দুনিয়ার লোভ তিন প্রকার। মুফাসসিরগণের ভাষায় হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, অর্থাৎ মানের লোভ, ধনের লোভ, নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ। বুঝে থাকতে বলুন দুনিয়ার লোভ কত প্রকার। দুনিয়ার লোভ যখন মুসলমানের অন্তর ডুবব তখন ওই বেঈমান কাফিরেরা তো লাঞ্ছিত হইল, যত যে দুই কারণে মুসলমান লাঞ্ছিত হইব এর এক কারণ তো দুনিয়ার লোভ। আরেক কারণের আলোচনা একটু পরে যাই, দুনিয়ার লোভটা একটু বুঝি আর আন্দাজ করি আমার আমাদের কারণ তরে দুনিয়ার লোভ কি পরিমাণ ডুবছে, কেন লাঞ্ছিত হইলাম কারণই যদি বুঝি না, তাই না? বৃষ্টিতে ভিজতে ভিজতে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বৃষ্টিতে ভিজার কারণে সর্দি হইছে, জ্বর আসছে শরীরে, কোন কারণে জ্বর আসলো তাও যদি বুঝে না, ওষুধও খায় আরো পাঁচ ঘন্টা বৃষ্টিতে বুঝে, কি ওষুধ খাইয়া কি লাভ হইব? কথাটা বুঝাইতে পারছি না। একটা না তিন ঘন্টা বৃষ্টিতে ভিজার কারণে সর্দি হয়েছে, কাশ হয়েছে, জ্বর হয়েছে, এখন ওষুধ খাইতে গিয়া কোন কারণে জ্বর উঠল এইটা বুঝে না, খালি ওষুধ খায় আর আরো বৃষ্টিতে ভিজে, ই ওষুধ খাওয়ায় খাওয়াই বলি কেন ওষুধ গাইয়া খামাইতো না, যে দোষে তোমার জ্বর আইছে তা ভাইছে গা, ই দোষ আগে সারো বাদে ওষুধ খাও। তেমনি ভাবে আমরা যে দোষের কারণে আমরা বেদিন কাফিরের খেলার হুতলে পরিণত হয়েছি, দোষ আগে বুঝো, সংশোধন হও, তারপরে করণীয় ঠিক করো। এই কারণে দুনিয়ার লোক যে আল্লাহ রসুল বলছেন বেদিন কাফিরের হাতে আমার উম্মত মুসলমানেরা বিপুল সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও বেঈমান কাফিরের হাতে লাঞ্ছিত হওয়ার দুই কারণের প্রথম কারণ দুনিয়ার লোক। এই দুনিয়ার লোভ আবার তিন প্রকার, মানের লোভ, ধনের লোভ, অবাধ নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ। মানের লোভ কেমন? নেতাগিরির লোভ, কর্তা হওয়ার লোভ, নেতা হওয়া, কর্তা হওয়া। এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন দল মানুষের প্রতি আল্লাহ হাশরের মাঠে রহমতের দৃষ্টিতে তাকাইবেন না, আর আল্লাহ যাদের প্রতি হাশরের মাঠে রহমতের দৃষ্টিতে তাকাইবেন না তাদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। কদল, এর মধ্যে এক দলের নাম আল্লাহ রাসূল বলেন, আম্মা কাওমান ওয়াহুম লাহুম কারিহুন, যারা কর্তা হইছে এরা তারে কর্তা মানতে রাজি না, গায়ের জুড়ে কর্তা হইয়া বই থাকছে। যারার কর্তা হইছে এরা তারে কর্তা মানতে রাজি না, তে কর্তা হইল কি লাহান বলে গায়ের জুড়ে মানতে ভাই না মান্যা যাই ভাই কই আমি তোমরার কর্তা। এই রকমের কর্তা যারা হবে আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে আল্লাহ তাদের দিকে দয়া মায়ার নজরে তাকাইবেন না, এদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নয়। যারার কর্তা হইল এরা চায় না তারে, এর বাদে গায়ের জুড়ে কর্তা হয় এখানে মানের লোক। কিসের লোক? মালের না মানের? মালের না, কিসের লোক? মানের লোক হইল দুনিয়ার তিন প্রকার লোভের এক প্রকার, মানের লোক, সম্মানের লোক, ইজ্জতের লোক। কর্তা হইলে সম্মান পাওয়া যাইব, নেতা হইলে সম্মান পাওয়া যাইব, কর্তৃত্ব দখল করতে পারলে মান ইজ্জত পাওয়া যাইব। এই লোভ, এটা হইল দুনিয়ার তিন প্রকার লোভের প্রথম প্রকার লোক। এই লোক বর্তমান সমাজের কোন মুসলমানের অন্তরে নাই, আছে কি না একটা প্রমাণ আমি আপনারা সামনে ফেস করতে গেলে আগেই আমার রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করে রাখা লাগবে। আমার রাজনৈতিক অবস্থা হইল আমি নন পলিটিক্যাল ম্যান। কি ম্যান? নন পলিটিক্যাল ম্যান। আমরা দেশ কেউ কেউ রাজনীতি করে ধর্ম নিরপেক্ষ রাজনীতি, আর আমি করি রাজনীতি নিরপেক্ষ ধর্ম। কথা বুঝলানি? দেখো কে ধর্ম নিরপেক্ষ রাজনীতি মানে ধর্ম পালন করলে কর না করলে নাই, রাজনীতি ঠিক থাকা লাগবে। ধর্ম নিরপেক্ষ, ধর্মের পক্ষেও নাই বিপক্ষও নাই, ফাললে ধর্ম মানো না ফাললে না মানো, রাজনীতি ঠিক থাকতে হবে। এটি হল ধর্ম নিরপেক্ষ রাজনীতি, আর আমি করি রাজনীতি নিরপেক্ষ ধর্ম। রাজনীতি পারলে হর না পারলে নাই, ধর্ম ঠিক থাকতে হইব। কাজেই আমি যে নন পলিটিক্যাল ম্যান, এখান বুঝলা তো, আমি কোন রাজনৈতিক দলের সদস্য নই, আমি কোন রাজনৈতিক দল করি না। দেশে বিদেশে অনেক মানুষ আমার দিঘায় অনেক সময় আপনি কোন দল করো, আমি কই কোন দল করি না। জিগায় কিতাব জিগায় কি কুন্দল করুন, কুন্দল রাজনীতি নিয়ে কুন্দল লাগছে না বাংলাদেশ, এটা আমি কুন্দল কইছি কুন্দল। তো আমার রাজনৈতিক অবস্থানটা বুঝলে এখন মানের লোভের একটা উদাহরণ দেব বুঝবা। কোন সনে সনটা আমার পুরা মনে নাই, বেশ কত বছর আগে হযরত হাফিজ জিয়াউর রহমতুল্লাহি আলাইহি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিল, ইয়াদ আছে নিজ? তখন জনসাধারণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হইত, তখন জনসাধারণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হইত, হাফিজ জিয়াউর রহমতুল্লাহ আলাইহি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিল। সাংবাদিকরা জিগাইল, একটু কৌতুক কইরা ওই জিগাইল, রসিকতা কইরা ওই জিগাইল, মোল্লা বেটায় ভাস করছে প্রেসিডেন্ট হইতো ভাস নি করবো। জিগায় হুজুর আপনি যে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইলেন, আপনি কি মনে করেন আপনি ফাঁস করবেন? তুমি নিজে নি বিশ্বাস করো মিয়া, তুমি প্রেসিডেন্ট হইতে পারবা করি, যদি নিজেই বিশ্বাস করো না তুমি হইতে পারবা করি, দাঁড়াইলাই কি তার লাগে তামসা লাইছ নি? ওহান হইল মতলব। ইনি জবাব দিলেন, যারা গদি দখলের লাগি নির্বাচনে দাঁড়ায়, এরা গদি ফাইলেই ফাঁস না ফাইলেই আমি তো গদি দখলের লাগি দাঁড়াইছি না, আমি আল্লাহর হুকুম পালনের লাগি দাঁড়াইছি। আমি তো ফাইলেও ফাঁস না ফাইলেও ফাঁস, নির্বাচনের আগেই ফাঁস পরেও ফাঁস, আমার নির্বাচন তো ফেইলের কোন অস্তিত্বই নাই। সাংবাদিকের যে মতলবে প্রশ্নটা করছিল উদ্দেশ্যটা হাসিল হইল না, ঠগা আরো হাইল। মনে করলাম এই বেটারে একটা বুট দেওয়া দরকার, আমি তখন মনে করলাম এই বেটারে একটা বুট দেওয়া দরকার, যে বেটা গদি ভাইবার লাগি দাঁড়াইছি না, দাঁড়াইছি আল্লাহর হুকুম পালন করতাম, গদি ভাইলাম না ভাইলাম না এটা আমার দেখার ব্যাপার হই না, আল্লাহর হুকুমটা পালন করলাম কি না করলাম না এটা হইল দেখার ব্যাপার। খালি মনে করলাম এই বেটারে একটা বুট দেওয়া দরকার, ওই জীবনের হইলা দিন গেছিলাম বুট দিতাম, এর আগে জীবনে কেউ বুট দিতাম গেছি না কোনোদিন, জীবনের হইলা দিন গেলাম ওই আবির্য যেতে বর্জিত। অফিসে গিয়া দেখি অফিসারে কয় আপনি আওয়ার আগে ওই আপনার বুট দেওয়া ওই আগে সে গিয়ে। আমি বলি অফিস দেওয়ার আগে আমার বুট দেওয়া ওই গেছি। সুতরাং বোঝা গেল ইদেশে কোনো বুট সুর নাই, যত সব রিক্সাওয়ালারা বুট সুর, যত সব শ্রমিকরা বুটসুর, না কোনো না কোনো দলের নেতা হয় বুটসুর, বুটসুরি হইয়া নেতা হয় এখানে। আম্মা কাউমান ওহুম লাহু কারিহুন, জনগণ চায় না তারা নেতা বানাইতো, এ সুরি কইরা গায়ের জোরে নেতা হইয়া যায়। দুনিয়ার লোভ নাই, সিরিয়াল নম্বর কত, হ্যাঁ রাখে, দুনিয়ার লোভ নাই, বুটসুরের দল দলের অন্তর দুনিয়ার লোভ নাই, সিরিয়াল নম্বর কত, এক। তবে একটা কথা আপনারা বলতে পারেন, ওই সময় আমি জুজুরের আমল বুটসুর আসিল দেশ, বর্তমানে আর একটাও নাই, এটা কইলে হইতে পারে, কারণ আমার তো বর্তমানের খবর হই নাই, আর তো যাই না বুট দিতাম কেউ নেই, বর্তমানের খবর যখন আমি জানি না আপনারা দেয় তা কইবা আমি মানতে বাধ্য, যদি বলে ঠিক আছে এই সময় বুটসুর আসিল দেশ, বর্তমানে দেশ আর কোন বুটসুর নাই, আমার কোনো আপত্তি নেই। আমি শুধু আপনারা লিখাইতাম চাই, বুটসুর কি লেবার হয় না নেতা হয়, তাইলে এটা কেমন নেতা, এটা সুরি কইরা নেতা হইবার, নেতা হইয়া মান মর্যাদা স্থায়িত্ব চায়, এটার নাম হইল এক নম্বরের দুনিয়ার লোভ। দুনিয়ার লোভের কত নম্বর সিরিয়াল, এক নম্বর। দুই নম্বর হুব্বে মাল, দুই নম্বর কি হুব্বে মাল, মাল তো মালের লোভ, মানুষে ফেসো ফালাইয়া দান্দালি কইরা বাটপারি কইরা চক্রান্ত কইরা মানুষের জায়গা জমিন বিটা বাড়ি দোকান পাট দলিল হরিলায় আসেনি, এটা মানের লোভে না ধনের লোভে, যে মানের লোভ না এটা ধনের লোভ, জবরদখল ছিনতাই হাইজ্যাক চুরি ডাকাতি জালিয়াতি কারচুপি সবগুলি কিসের লোভ, ধনের লোভ। বলেন ধনের লোভী মুসলমান আছে এই সমাজে? আল্লাহ রাসূল কি বলছিলেন, দুনিয়ার লোভের কারণে বেঈমান কাফিরেরা তো ফিটুনি খাইবায়, কিসের লোভের কারণে, দুনিয়ার লোভের কারণে। তাহলে মানের লোভী মুসলমানও এই সমাজও আছে, ধনের লোভী মুসলমানও এই সমাজও আছে। তিন নম্বর লোভটা হইল নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ। তিন প্রকার দুনিয়ার লোভ ভরিয়া আমার উম্মত মুসলমান হল বেঈমান কাফিরেরা তো খান খাটা খাইব, তিন প্রকার লোভ ভরিয়া আমার উম্মত মুসলমান বেঈমান কাফিরেরা তো খান খাটা খাইব। প্রথম প্রকার লোভের নাম মান ইজ্জতের লোভ, দ্বিতীয় প্রকার লোভের নাম ধন সম্পদের লোভ, তৃতীয় প্রকার লোভের নাম নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ। এই লোভ চরিতার্থ করার জন্য, তিন নম্বর লোভ চরিতার্থ করার জন্য যে স্লোগানটা এরা নিজেরা আবিষ্কার করছে না, ওই লাল কুত্তার দলে হিকাইয়া দিছে। এই স্লোগানটার নাম হইল নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার। কাজেই ফুয়াইনতে যে বেঞ্চ বইয়া ফরাত ফর্ত যাইব, ফুরিনতে ওই বেঞ্চ বইয়া ওই ফর্ত হইব, সমান অধিকার। ফুয়াইনতে ফুরিন ফুরিনতে একই বেঞ্চ বইয়া পড়লে এর বাদে কি বাইঞ্জা যদি হই বাইয়া ভরব দই বাদে কিতা হয় একটা আর একটা রেল বাগে নাই তা পত্র পত্রিকা তাই না। ওই অকান্তের উদ্দেশ্যে ওই এই স্লোগান দিছিল, উদ্দেশ্য সফল। ওই লইয়া যেখান থেকে যখন তখন যে কোনো লোক যেখানে সেখানে যখন তখন নারীরে উপভোগ করার এই সুযোগ খোঁজা নেওয়ার লেগে ওই লাল কুত্তার দলে এরা দালালের মাথার মাঝে স্লোগানিটা ঢুকাইয়া দিছে, আর লাল কুত্তার দলের দালালের দলে এই সমান অধিকার স্লোগান দিতেছে। ওখান করার লাগে যে কোনো পুরুষ যে কোনো সময় যে কোনো জায়গাতে যে কোনো নারীরে যেন উপভোগের সুযোগ পায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে যত সম্পদ উপভোগ করার মতো আছে, সকল প্রকার সম্পদের ভোগ হলে নারীকে পুরুষের সমান নয় হয়তো অগ্রাধিকার না হয় এক চেটিয়া অধিকার দান করেছে। নারীর আল্লাহ আল্লাহ পুরুষের সমান অধিকার দিছে না অগ্রাধিকার, অগ্রাধিকার শুধু অগ্রাধিকার না এক চেটিয়াও। এক দুইটা উদাহরণ বুঝিল, একটা বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয়, এই ছেলেটা যতদিন নাবালক থাকবো ততদিন লালন পালন করা বাপের দায়িত্ব, সাবালক হইলে বাপের দায়িত্ব না। সাবালক ছেলেরে যদি কোনো বাপে পালে এটা ছেলের প্রতি বাপের দয়া। বুঝি থাকতে হোকা আল্লাহর আইন মতো ছেলেরে লালন পালন করা বাপের দায়িত্ব, কতদিন নাবালক থাকবো যতদিন, কতদিন নাবালক থাকবো। কিন্তু এই বাবার ঘরেই যদি একটা মেয়ে সন্তান জন্ম হয়, নাবালক সাবালক কোন প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে বাপে লালন পালন করার দায়িত্ব। বুঝি থাকলে হুকা জীবনের শুরুতেই বাবার কষ্টোপার্জিত সম্পদের দ্বারা লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান, নাতে কি তা মেয়ের অগ্রাধিকার, মেয়ের অগ্রাধিকার। কুরআনে দিল অগ্রাধিকার, তুই হ সমান অধিকার, কিতা বুঝাইতে চাস না? বুঝলাম না কিন্তু কোরআনে কিতা দিল হে হয় কিতা বুঝাইতে চায়, আর কোনটা হয় আর কোনটা হয়। যারা যারা সমান অধিকারের সুগান দিয়া আকাশ বাতাস মুখরিত করে, এরার বউ আসেনি না বউ নাই, ফইলা বাচ্চাটাও বোরফেটও দেয়, দুই নম্বরটাও দেয়, তিন নম্বর যত সিরিয়ালের বাচ্চা জন্ম দেয় সকলটি বোরফেটে দেয়, মাঝে মাঝে নিজের ফেটও নেয়, আসলেই তো না জব দেওয়া লাগবো আমাদের, সকলটি বোরফেটও দেয়। ফটো সন্তান লইয়া দশ মাস চলাফিরা করা বড় আরাম না কষ্ট, সন্তান প্রসব করা আরাম না কষ্ট, সন্তান রে ফালা আরাম না কষ্ট, সব সন্তানের ফেটে নেওয়ার কষ্ট, প্রসব করার কষ্ট, ফালার কষ্ট হলটি তোর বৌড়ে দিলে গড় গিয়া ফতোয়াইয়া বাটফার স্লোগান কিতা দেশ, এই বাটফার ফতোয়াইয়া স্লোগান কিতা দেশ, গড় গিয়া কিতা করছস না? বুঝলা না বকুন্তা, এটা বাটফার নি না বাটফার নাই, এ গড় গিয়া বৌর সাথে করছে কিতা, সব ফতোয়াইয়া আপনারা দেখায় কিতা। যদি নারী পুরুষ অধিকার সমান হয় তাইলে একটা একটা বাচ্চা তোর বোর ভেটো দিতে আর একটা তোর ভেটো নিতে, একটা ব্যক্তি প্রসব করতো আর একটা তুই প্রসব খুঁজা দেখতে কেমন মজা, একটা তোর বউয়ে ফালতো আর একটা তুই ভাইয়া দেখতে কেমন মজা, তখন হইতে সমান অধিকার। সুতরাং এরা এটা বুঝি শুনি হয় না, এরা তুতার বুলির মতো লাল কুত্তার দলে দেয় তা হিকাইয়া দেয় তৈ হয়। কিতার লাগি কয়, কিতার লাগি কয়, প্রশ্নের জবটা তো একটু সময় লাগিয়ে দেব আমার হইতে। আজকের থেকে প্রায় আড়াইশো বছর আগে, আজকের থেকে প্রায় আড়াইশো বছর আগে ও দুনিয়ার ইহুদি খ্রিস্টান হলতে বেটিন দিয়ে মানুষ হয়েছে না, হয়েছে গরু ছাগল যেমন এক প্রকারের জানোয়ার আল্লাহ বানাইছেন মানুষের উপভোগের জন্য, তেমনি ভাবে নারী নামে এক প্রকার জানোয়ার আল্লাহ বানাইছে মানুষের উপভোগের জন্য। এই কারণে ইহুদি খ্রিস্টানের দল আজকের থেকে 250 বছর আগেও বার্তা কি কোনখানো গেলে গরু ছাগল যেভাবে তালা দিয়া যাইত নাইলে দরজা বন্ধ করে যেত, তেমনি ভাবে মেয়েরারে মেয়ে লোকরারে গড়ের মাঝে তালা দিয়া যাইত নাইলে জিঞ্জির দিয়া বান্ধা তুইয়া যেত। এই অবস্থা আছে ইহুদি খ্রিস্টানদের সমাজে। বলেন এটা নারীদের প্রতি সুবিচার না জুলুম? এত বড় মর্মান্তিক জুলুমের শিকার হইয়া ইহুদি খ্রিস্টানের নারীরা অধিকার আদায়ের আন্দোলনে লামল। কিসে লামল? অধিকার আদায়ের আন্দোলনে। বুঝি থাকলে হৌকা তাদের নারীদের অধিকার আদায়ের আন্দোলনের দরকার ছিল কিনা? তারা তো মজলুম, তারা তো বঞ্চিত, অধিকার আদায়ের লামল তাদের নারীরা। কিন্তু দাবি সাইতে গিয়া টগা খাই দিয়েছি, দাবি সাইতে গিয়া টগা খাই দিয়েছে কি লাখান? 1500 বছর আগে আল্লাহ বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের অধিকার আছে পুরুষদের উপর যেমন ভাবে পুরুষদের অধিকার আছে নারীদের উপর, সমান অধিকার নয়, নারীদের ন্যায্য অধিকার। আল্লাহ কোরআনে নারীদের সমান অধিকার বলছেন না ন্যায্য অধিকার বলছেন? যে নারীরা অধিকার আদায়ের আন্দোলন লাভলো স্লোগানটা কিতা দেওয়া দরকার আছে, আমরা ন্যায্য অধিকার চাই, চাইতেই টগা খাই গেছে, হয় আমরা তোমরা সমান অধিকার চাই, চাইতেই টগা খাই গেছে। এই কথাটা কেমনে বোঝাই? একটা উদাহরণ বুঝো কা, আপনার আশেপাশে কোনো বাজার আছে নি? কি বাজার? ই বাজার এক বেটার কাফের দোকান আছে, কাফের দোকান, কাপড় ব্যস্ত নরসিন্দির আটটা কি যে কাপড় 200 টাকা দিয়ে কিনিয়ে আনছে, খরিদ্দারে আইয়া যখন জিগাইল তোমার কাপড় এটা ব্যস্তায় কত, সাইতে ওই 150 টাকা চাইছে, কিনিয়ে আনছিল কত দি? হ্যাঁ সাইতে ওই চাইছে, এখন বেশিয়া কি পরিমাণ লাভ হইব? বেসাত টাকা হইছে না সাইতেই টাকা খাইলেছে। তেমনিভাবে ইহুদি খ্রিস্টানের বেকিনতে ওই অধিকার আদায়ের আন্দোলন লামিয়া অধিকার সাইতেই টাকা খাইছে, সাইতেই কি লাখান? আল্লাহ এখন ন্যায্য অধিকার বিয়া হল নির্জাতে চাইয়া বইছে সমান অধিকার, আল্লাহ এখন ন্যায্য অধিকার বিয়া হল নির্জাতে চাইয়া বইছে সমান অধিকার। শেষ পর্যন্ত ইহুদি খ্রিস্টানের পুরুষ বলতে দাবি মানতে বাধ্য হয়েছে, ঠিক আছে আইন পাস করা হইল নারী পুরুষ সমান অধিকার, ফলাফল কি হইল? ফুয়ায় যে বংশ বইয়া ফরে ফুরিরে ওই বংশ বইয়া ফেরার অধিকার দেওয়া লাগবো, নারী পুরুষ যদি একা একা রাত্রে হোটেলও থাকতে পারে নারীরেও অধিকার দেওয়া লাগবো, পুরুষ যদি একা একা রাত্রে জঙ্গলও থাকতে পারে নারীরও অধিকার দেওয়া লাগবো, ন্যায্য অধিকার সমান অধিকার আইন ফাঁস। এই অধিকার দিয়া ফলাফল কি হয়েছে? এখন নারী যে কোনো নারী যে কোনো সময় যে কোনো খানো রাখা রাইতে কোনো বাধা নেই, এর ফলাফল নারীর মান ইজ্জত ফতে ঘাটে লুণ্ঠিত হয়ে গেছে। বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদের দেশে এখন আর মানুষের সন্তান বাপের নামে পরিচয় হয় না, সবগুলি মানুষের সন্তান মায়ের নামে পরিচয় হয়, কারণ কোন বাপে জন্মাইছে সন্তানে জানবো, দূরের কথা অনেক সময় এর মায়ও জানে না। বুঝি থাকলে হুকা, ইটা মানুষের মতো জন্ম হয় না কুকুর মেকুরের মতো জন্ম হয়, মানুষের মতো জন্ম হয় না কুকুর মেকুরের মতো জন্ম হয়, ওই সমান অধিকারের ফসল। সমান অধিকার চাইয়া ফতে ঘাটে যে নারীর উপভোগ করার ব্যবস্থা করে নিছিল ইটার ফসল। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজেও যারা নারী দ্বারে ফতে ঘাটে উপভোগ করার সুযোগ করতে চায় এরাই নারী পুরুষ সমান অধিকার স্লোগান দেয়, এটার নাম হুববেন ইসলাম, নারী পুরুষ অবাধ মিলামিশার লোক। বুঝি থাকলে হুকা, দুনিয়ার লোভ কত প্রকার? ধন সম্পদের লোভ, মান মর্যাদার লোভ, ধন সম্পদের লোভ আর নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ, তিন প্রকার দুনিয়ার লোভ হইয়া বর্তমান দুনিয়ার মুসলমান বেঈমান কাফিরের হাত লাঞ্ছিত আর বঞ্চিত। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রাসূল, যে দুনিয়াতে আপনার মুসলমান উম্মতের এত বিপুল পরিমাণ সংখ্যা থাকবে সেই দুনিয়ার মুসলমান বেঈমান কাফিরের হাতে এত লাঞ্ছিত হবে কেন? আল্লাহ রাসূল বলেন দুই কারণে, একটা হইল দুনিয়ার লোভ তিন প্রকারের, আরেকটা হইল মরণের ভয়। দুই কারণে লাঞ্ছিত হইব মুসলমান, বেঈমান কাফিরেরা তো, একটা দুনিয়ার লোভ আর একটা মরণের ভয়। মরণের ভয়, মরণের ভয়কতার দুইটা ব্যাখ্যা আছে। একটা হইল যে না জানি আমার মরণ কেমন হবে, কাজেই মরণটা ভালো হওয়ার জন্য সারা জীবন চেষ্টা করে, এইরকম মরণের ভয় থাকা ভালো। মরণটা যেন আমার খারাপ না হয়, আমার মরণ যেন ভালো হয়, এই জন্য আমি সারা জীবন চেষ্টা করতে থাকি, এরকম মরণের ভয় থাকা ভালো। ইমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব স্বীকার করবে আর মরণ পর্যন্ত আমি আল্লাহর বিধান পালনে অটল থাকবে, এইটাই হল মরণ ভালো হওয়ার চেষ্টা। বুঝি থাকলে হুকা, মরণ ভালো হওয়ার চেষ্টাটা কিটা? মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকা। মরণ কালে যেন শয়তান তারে বেঈমান বানাইত না পারে, এই জন্য আমি তারে রহমতের ফিরিস্তা বাড়াইয়া ইমান নিয়া মরণের কাজে সাহায্য করব। তাহলে আল্লাহর আল্লাহ যে রহমতের ফিরিস্তা ফাটাইবা আমারে, ইমান নিয়া মরণের লাগি শয়তানের মোকাবেলায় সাহায্য করত, এই সাহায্যের দরকার নিয়ে আমরা দরকার। আল্লাহ ফিরিস্ত রহমতের ফিরিস্তা ফাটাইতা আর ফিরিস্তা আইয়া শয়তান দেখাইতে রাত থাকি, আমরার ইমান দে হেফাজত হইয়া লইয়া মরবার খামে ফিরিস্তায় সাহায্য করতা, অতখান দরহার নেই। আল্লাহ কিতা কোন অতখান ফাইবাই কিতা করলে মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে। তাহলে বোঝা গেল সত্যই তার অন্তরে মরণের ভয় আছে, শয়তানে যেন আমার মরণের সময় ইমান যেন ডাকাতি ফিরে নিতে না পারে, আল্লাহর রহমতের ফিরিস্তার সাহায্যে যেন আমি ইমান নিয়ে মরতে পারি, এই জন্য আমি মরণ পর্যন্ত আল্লাহর হুকুম পালন ছাড়ব না। এই মর্মে মরণের ভয় খুবই ভালো জিনিস, দরকারি। কিন্তু মরণের ভয়ের আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হইল কোন মুমিন মুসলমান নির্দোষ মুমিন মুসলমানের উপর কোন বেদিন কাফিরে যদি অন্যায়ভাবে হামলা করে, অন্য মুসলমান কি মজলুম মুসলমানের পক্ষে না গিয়া জালিম কাফিরের পক্ষ হইয়া যায় গি, মজলুম মুসলমানের পক্ষে গেলে আমারে অনি মারিলায় ই ভয়ে, মরণের এই ভয়টা হইল কাফিরেরা তো হামলা খাওয়ার কারণ। এটা দ্বিতীয় ব্যাখ্যা মতো মরণের ভয়, দ্বিতীয় ব্যাখ্যা মতো মরণের ভয়টা বালা জিনিস না, খুবই খারাপ, খুবই খারাপ। একজন নিরীহ নির্দোষ মুসলমানের উপর বেঈমান কাফিরেরা জুলুম করে হামলা করল, অন্যায়ভাবে হামলা করল, বুঝি থাকলে হুকা অন্য মুসলমানের উচিত কিতা? যে হামলা করছে তারে না মজলুম রে, এই সময় যদি মজলুমের পক্ষে না গিয়া জালিমের পক্ষে যায় কিতাল লাগি, কয় হেরে তো মারের মারে, ওই হের পক্ষে আমি গেলে আমারও মারি লাগব, এর এর এর থেকে বরং হের পক্ষে না গিয়া যে মারে তার পক্ষে গেলাম, হেরে মারুক মারুক আমারে তো মারল না, ওই মরণের ভয়। এই যে ব্যাখ্যাটা ভাইলা মরণের ভয়ের দুই নম্বর, এটা খুবই বালা না, কাফিরেরা তো হাঙ্গলা খাওয়ার কারণ। ওই আল্লাহ রসুলে ফরমাইন, এত বিপুল পরিমাণ মুসলমান যেই দুনিয়াতে থাকবে সেই দুনিয়ার মুসলমান বেঈমান কাফিরেরা তো এমন লাঞ্ছিত হবে কেন? একটা হইল দুনিয়ার লোভ আর একটা হইল দুই নম্বর ব্যাখ্যা মতো মরণের ভয়। এক মুসলমান দেবে দিন কাফিরে হামলা করলে অন্য মুসলমান মুসলমানের পক্ষ না হইয়া কাফিরের পক্ষ হইয়া যায় মরণের ভয়ে, এইরকম ভীরু এইরকম কাপুরুষ মুসলমান যেই দুনিয়াতে হবে সেই দুনিয়ার মুসলমান নিজেদের অস্তিত্ব টেকাতে পারবে না, বেদিন কাফিরের বন্যার স্রোতে ভেসে যাবে। এই পরিস্থিতি আইসিনি বর্তমান দুনিয়ায়। হোক আফগানিস্তানের নিরীহ মুসলমানদের উপর আমেরিকার লাল কুত্তারা যখন হামলা করেছিল কুন্দুসে, ওই আমেরিকার টুইন টাওয়ার আফগানিস্তানের মুসলমানরা ভাঙ্গিলেছি, আমেরিকান এয়ারপোর্ট থেকে আমেরিকান ফ্লাইট নিয়া আমেরিকান পাইলটে আমেরিকান প্যাসেঞ্জার নিয়া আমেরিকান টাওয়ারে আঘাত করলো, 2001 সালের 11 সেপ্টেম্বর, 2001 সালের 11 সেপ্টেম্বর কোন দেশের এয়ারফোর্টটা কি গেল, কোন দেশের ফ্লাইট, পাইলট কোন দেশের, প্যাসেঞ্জার কোন দেশের, টাওয়ার কোন দেশের, আফগানিস্তানের মুসলমান এইখানে গিয়া কিতা হল। আরো মজার খবর হইল, এই টাওয়ারের মাঝে কয়েক হাজার ইহুদি কর্মরত ছিল, কয়েক হাজার ইহুদি এই টাওয়ারও থাকত, কাম করত। ঘটনার দিন একটা ইহুদিও উপস্থিত ছিল না। তাহলে প্রমাণ হইল ঘটনাটা যে গর্ব, এটা তারা জানত নাই না পরিকল্পিত। তাহলে এটা কোন দুর্ঘটনা না সাজানো নাটক, লাল কুত্তার দলে নাটক সাজাইয়া আফগানি মুসলমানের গারো দিছে সাফাইয়া, দিয়া হামলা করছিল নি কোন দোষে, কোন দোষ নেই। তখন খোকা আমেরিকার লাল কুত্তার দলে যখন আফগানিস্তানের নিরীহ মুসলমানের উপর হামলা করেছিল, সেই দিন পাকিস্তানের মুসলমান কোন পক্ষে ছিল, বাংলাদেশের মুসলমান কোন পক্ষে ছিল, সৌদি আরবের মুসলমান কোন পক্ষে ছিল, কারণ এর পক্ষে গেলে আমারে মারি লাগবে। আল্লাহ রাসূল বলেন এই কারণেই হামলা খাইবাই, কথা বুঝে আসিনি না বুঝেছি, কথাটা সহজে বোঝার লাগে একটা উদাহরণ দিয়ে আর আপনারা ফতের মাঝে কুত্তা ভাল গুড়া গুড়াগুড়ি করে, ঘুরাফিরা করে, একটা দুর্বল কুত্তা যদি দুর্ভাগ্যবশত একটা শক্তিশালী কুত্তার সামনে পড়ি যায়, শক্তিশালী কুত্তাটাই কি তা করে, দুর্বলটারে সেলামাল কি দেওয়া যায় কি না, যা ভাইয়া ফতে কি অপরাধ, আর কোন অপরাধ নাই, একটা মাত্রই অপরাধ, তুমি দুর্বল কেন। এই স্বভাবটা ছিল কুত্তার, বর্তমানে এই স্বভাবটাই আমেরিকার, কুত্তার স্বভাব আর আমেরিকার স্বভাব সেম স্বভাব, কুত্তার নেচার আর আমেরিকার নেচার সেম সেম নেচার। এর ফলে খোকা চাই একটা শক্তিশালী কুত্তা যদি একটা দুর্বল কুত্তার উপরে জাফাইয়া ভরি যায়, এর বাদে এখানে আর যত কুত্তা আয় হিতা কোন পক্ষে যায়, সবলটার হকে দেয়। আমেরিকার লাল কুত্তা যখন আফগানি মুসলমানদের নিরীহ মুসলমানদের উপর জাফাইয়া পড়ল, পাকিস্তানের মুসলমান কোন কুত্তার ভূমিকা পালন করল, বাংলাদেশের মুসলমান কোন কুত্তার ভূমিকা পালন করল, সৌদির মুসলমান কোন কুত্তার ভূমিকা পালন করল, এই তৃতীয় কুত্তার ভূমিকা পালন করল কিসের জন্য, আমারই নিমারিলা এই ডর, এই ডরে আল্লাহ রাসূল কোন এই কারণে ওই তোমরা এই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হবে। বুঝে আসলো কিনা আমরা কেন এই এই দুর্যোগে পড়লাম, একটা হইল দুনিয়ার লোক আর একটা হইল মরণের ভয়, এমত অবস্থায় করণীয় কি, এটা হইল আমার আলোচ্য বিষয়। প্রেক্ষাপটটা বুঝে আসছে কিনা আপনাদের, আমার তো বিষয় দিচ্ছেন আপনারা বাইশে একটা কঠিন বিষয় দিচ্ছেন, বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় কি, এই হইল প্রেক্ষাপট, এই কারণে প্রেক্ষাপটের সৃষ্টি হয়েছে, এই কারণে প্রেক্ষাপটের সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত তিলাওয়াত করছি আয়াতের ইয়াত হইল সূরা আনআমের 33 নম্বর আয়াত, আল্লাহ বলেন قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আর একটা নদী করছিলেন আল্লাহ একটা ঘটনা উপলক্ষে, ঘটনা হইল আবু জাহাল সর্দারকে আখনাস নামক এক সর্দার একদিন প্রশ্ন করেছিল, সর্দার আবু জাহাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে, আবু জাহাল চিন্তা করে দেখল যদি কই সত্য হয় সাথে সাথে জিগাই লইব মানুষ না কেনে, আর যদি কই মিছা হয় লগালগ প্রশ্ন করি লিব যে লোকটাই মিছা হয়, এটারে 40 বছর পর্যন্ত আল আমিন হয়েছিল কেন, উভয় সংকট তেয়ার হয়েছিল, এমন প্রশ্ন করা করল হা জবাব দিলেও টেকে না জবাব দিলেও টেকে, শেষ পর্যন্ত আবু জাহালের জবাব একটা 3 নম্বর জবাব বার করছে, হাও না নাও না 3 নম্বর জবাব কিতা বার করছে, হয় মুহাম্মদের যতদিন নিজের হক থেকে কথাবার্তা হয়েছে ইতিহাস ওই হয়েছে, আর যেদিন থেকে হয় তার কাছে কোরআন নাজিল হয় ইতা মিসামাতে, এই কারণে অতদিন আল আমিন হইছি আর এখন মানি না, অতদিন আল আমিন কইছি এখন আর মানি না। এই হইল আয়াতের শানে নজুল। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা আনআমের 33 নম্বর আয়াত নাযিল করে বলেন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কইল যে আপনিটা কইছেন হাসা কইছেন আর আমি কুরআন যেটা কইছি এটা মিছা কইছি, কইয়া এটা যারা কয় এরা আপনি বালা করিয়া বুঝিয়া শুনিয়া কোকা, এরা আপনার দুশ্মন না আমি আল্লাহর দুশ্মন। আপনি যেটা কইছেন হাসা আর আমি আল্লাহ যেটা কইছি এটা মিছা, দুশ্মন আপনার না আমার, এই দুশ্মন গুলি আপনার দুশ্মন নয়, এরা আমি আল্লাহর দুশ্মন। বর্তমান প্রেক্ষাপটে এইটাই চলছে, এইটাই চলছে। যতদিন পর্যন্ত আপনি আল্লাহর কথা বলবেন না, যতদিন পর্যন্ত আপনি কোরআনের কথা বলবেন না, যতদিন পর্যন্ত হালাল হারামের কথা বলবেন না, ততদিন পর্যন্ত আপনারে খুব মর্যাদা দিব। আর যেদিন থেকে ইসলামের হেফাজতের কথা কইবাইন কইবা, এদিন থেকে ফিতানি আরম্ভ হল। একই তো অবস্থা, একই তো অবস্থা। কাজেই এই অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন কিভাবে? প্রস্তুতি গ্রহণ করার পদ্ধতি হল, ইসলামের হেফাজতের কথা কেউ কইলে এর বিরুদ্ধে লাগি যাও, কাই তুই করণীয় এটা ওই করণীয় হয়, ইসলামের হেফাজত তো আল্লাহ করবা, তোমরা কিতা করবায় বালা কতুর্য কইত, সন্তান তো আল্লাহই দিবা, তুমি এখানে বিয়া করো, ফসল তো আল্লাহই দিবা, তুমি কেন ফেক খসলাও খেত গিয়া, রূপ মুক্তি তো আল্লাহই দিবা, তুমি কেন ওষুধ খাও, জীবন রক্ষা তো আল্লাহই করবা, তুমি কেন খানা পিনা করো, এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নেরও সেই জবাব। সুধা কথায় কোন আলিমে যদি কোরআনের কথা মাতন্যা হালাল হারামের কথা কইন্যা, আবু জাহাল যেমন ভাবে দলবল নিয়া 40 বছর পর্যন্ত নবীরে সম্মান করছে, আপনার এই বর্তমান সমাজের মুসলমানে ই আলিমরে সম্মান করব। যেদিন কোন আলিমে কোরআনের কথা কইলেইবা, যেদিন কোন আলিমে আল্লাহর আইনের কথা কইলেইবা, যেদিন কোন আলিমে ইসলামের বিধানের কথা কইলেইবা, তখন এদিন যারা তাদের সারা জীবন সম্মান করছে তারাই দুশ্মনী করবে। এই অবস্থার পর এই অবস্থার মোকাবেলা কিভাবে করতে হবে, কিসের দ্বারা? আল্লাহ রাসূল বলেন, দুই কাজের দ্বারা এই অবস্থার মোকাবেলা করতে হবে। একটা হইল নিজেরাও আল্লাহর হুকুম পালনে অটল থাকা লাগবো, আর একটা হইল অন্যরেও আল্লাহর হুকুম পালনের ফলাফল বুঝানি লাগবো। করণীয় বুঝলানি কথা, দুই কারণে আমরা বিপদ পড়ছি, রক্ষা হওয়ার করণীয় দুইটা, যে দুই কারণে বিপদ পড়ছি, একটা হইল দুনিয়ার লুব আমার অন্তর ঢুকি গেছে, আর একটা হইল মরণের ভয় আমার অন্তর ঢুকি গেছে, দুই কারণে বিপদ পড়ছি। রক্ষা পাওয়ার পথ দুইটা, একটা হইল আল্লাহর হুকুম নবীর তরিকা পালনে অটল থাকতে হবে এবং নিজে আর অপরকেও আল্লাহর হুকুম নবীর তরিকা পালনের জন্য কথা বুঝাইতে হবে। বিষয়টা আমার পরিষ্কার হইল নিজে হোক চাই। বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় প্রেক্ষাপট বুঝলা কিতা, কোন কারণে এই প্রেক্ষাপট আমরা সৃষ্টি হইল বুঝলা কিতা, খোকাছাই করণীয় কথা খাও, একটা হইল নিজেরাও ইসলামের বিধান পালনে অটল থাকা লাগবো, আর অপরকেও ইসলাম পালনের কথা বুঝানি লাগবো, অপরকেও ইসলামের ইসলামের বিধান পালনের কথা বুঝানি লাগবো, তাহলে এই সংকট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله এই মুবারক সম্মেলনে কবুল আর মঞ্জুর করো না ইয়া আল্লাহ। এখানে যা কিছু আলোচনা করা হইল কোরআন হাদিস থেকে আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার পালন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই সম্মেলনের উসিলায় আমাদের জিন্দেগানে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মধ্যে গান্ডে নাজাত দান করো ইয়া আল্লাহ। দুই দোষের কারণে আমরা বিপদে পড়ে গেছি ইয়া আল্লাহ, দুনিয়ার লোভের দোষের কারণে আমরা কাব্যদিন কাফিরেরা তো বিপদে পড়ে গেছি ইয়া আল্লাহ, মরণের ভয়ে আমরা দুর্বেদিন কাফিরেরা তো বিপদে পড়ে গেছি ইয়া আল্লাহ আমরার শুভ বুদ্ধি উদয় করাইয়া দাও, ইয়া আল্লাহ তোমার বিধান ভালনে অটল থাকার তৌফিক দান করো, ইয়া আল্লাহ তোমার বিধান প্রচার করতে থাকার তৌফিক দান করো, ইয়া আল্লাহ এর মাধ্যমে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করো, ইয়া আল্লাহ আমাদের সমস্ত বেমারীদেরকে আরোগ্য দান করো, বিশেষ করে আমার উস্তাদ হযরত দুলিয়া খলিউদ্দিন শেখুল হাদিস দামাত বরাকাতুহুম হাসপাতালে শয্যাশায়ী আছে, ইয়া আল্লাহ ইনি সহ যত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান অসুস্থ আছেন সমস্ত বেমারীদেরকে তুমি সুস্থতা দান করো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়ারে কবুল আর মঞ্জুর করো, ইয়া আল্লাহ যারা যত রকমের আশা নিয়ে হাত উড়াইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরার যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান বাসী আসুন, ইয়া আল্লাহ তারারে সুস্বাস্থ্যময় দীর্ঘ জীবন দান করো, ইয়া আল্লাহ, আয় আল্লাহ আমরার সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে, ইয়া আল্লাহ আমরার দেশের অশান্তি বিশৃঙ্খলা রাজনৈতিক কুন্দল মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা বন্ধ করিয়া দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ শান্তির বাতাস বাংলাদেশে বসাইয়া দাও, ইয়া আল্লাহ বাংলাদেশে হেফাজত করো, ইয়া আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করো, ইয়া আল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করো, ইয়া আল্লাহ বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করো, ইয়া আল্লাহ দেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করো, ইয়া আল্লাহ মুমিন মুসলমানের ঈমান আমল হেফাজত করো, ইয়া আল্লাহ আমার কাছে যারা যত দুয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল আর মঞ্জুর করো, ইয়া আল্লাহ আমরার পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين.